আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা হচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশ ভেদ করে এই সপ্তম আকাশ পর্যন্ত যেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই স্বাগত জানিয়েছে এবং তার আনন্দ প্রকাশ করেছে। একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানিয়েছেন, কিন্তু তার চেহারায় কোনো হাসির ভাব দেখা যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, فقال رسول الله صلى الله عليه وسلم لجبرائيل ما لي لم آتي أهل السماوات إلا رحبوا بي। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আমি যতগুলো আসমান অতিক্রম করলাম এবং যাদের সামনে দিয়ে আসলাম সকলেই আমাকে স্বাগত জানালো এবং হাসি প্রকাশ করলো। ইলা গায়রি রাজুলিন, একজন লোক ছাড়া। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা আলাইয়া সালাম ওয়া রাহাবাবি, তাকে আমি সালাম করলাম, সে সালামের জবাব দিল, আমাকে স্বাগত জানালো, কিন্তু ওয়ালাম ইয়াদহাকলি, সে আমাকে দেখে আনন্দের হাসি আসে নাই। ক্বালা ইয়া মুহাম্মদ যাকা মালিকু খাজিনে জাহান্নাম। জিব্রাইল বললেন, এ হচ্ছে জাহান্নামের দায়িত্বশীল, জাহান্নামের যে দারোগা সেই ফেরেশতা মালিক। লাম ইয়াদহাক মুনযু খুলিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেদিন থেকে সৃষ্টি করেছেন তার জন্ম থেকে এ পর্যন্ত সে কখনো হাসে নাই। ওয়ালাউ দাহিকা ইলা আহাদিন, যদি সে কারো প্রতি হাসত, লা দাহিকা ইলাইকা, তাহলে সে আপনার আগমনই হাসি প্রকাশ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। ওয়াইদা আরবাআতু আনহারিন, সিদরাতুল মুনতাহা বলা হয়েছিল একটা বড়ই গাছ। এই বড়ই গাছের বর্ণনা দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা নাবকুহা মিসলু কিলালি হাজার, এই গাছের এক একটা বড়ই হল হজর এলাকার মটকার মতো। ওয়াইদা আওরাকুহা, আর তার পাতাগুলো হচ্ছে মিসলু আদানিল ফিলাতে, হাতির কানের মতো। এই গাছে অনেকগুলো পাখি স্বর্ণের মতো সোনালী রঙের পাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাখিগুলো দেখলেন তিনি বললেন, ইয়া জিব্রাইল ইন্না হাযা আত-তায়রুল নাঈমুন, এই পাখিগুলো তো খুবই সুন্দর এবং খুবই চমৎকার পাখি। ক্বালা নাম ইয়া মুহাম্মাদু আকিলুহু আনআমা মিনহু, জিব্রাইল বললেন যে হ্যাঁ হে মুহাম্মদ, এই পাখিগুলো যারা খাবে তারা এর চেয়েও চমৎকার। এই পাখিগুলো যাদেরকে খেতে দেওয়া হবে আপনার উম্মত এবং যারা জান্নাতে যাবে তারা এর চেয়ে আরো সুন্দর হবে। এরপরে সেখানে কয়েকটা নহর দেখলেন। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ আতাদরি আইয়ু নাহরিন হাদা, এখানে অনেকগুলো নহর। আরবাতু আনহারিন, চারটা নহর আর এক ধরনের। নাহরানে বাতিনানে, দুইটা নহর হল গোপন। অনাহরানে জাহিরানে, আর দুইটা নহর হল প্রকাশ্য। আর একটা নহর দেখলেন সুন্দর স্বচ্ছ সাদা পানি। ফাকুলতু মা হাদা ইয়া জিব্রাইল, আমি বললাম ওহে জিব্রাইল এই নহরগুলো কিসের? ক্বালা আম্মাল বাতিনানে ফানাহরানে ফিল জান্নাতি, গোপন যে দুটো নহর আপনি দেখতে পাচ্ছেন এ দুটো হল জান্নাতের মধ্যে নহর, জান্নাতের নহরগুলোর উৎস এখান থেকে। ওয়াম্মাল বাতিনানে ওয়াম্মা জাহিরানে, আর জাহির বা প্রকাশ্য যে দুটো নহর দেখতে পাচ্ছেন, ফান্নীল ওয়াল ফোরাতু, এটা হচ্ছে নীল এবং ফোরাতের উৎস এখান থেকে। আল্লাহর নবীকে এটা দেখাবার মানি আরো একটা আছে। আপনি এখন যেরকম মক্কায় নিজেকে অসহায় মনে করছেন, আপনাকে বেশি দিন অসহায় থাকতে হবে না, আপনি এখান থেকে যাওয়ার পরে হিজরত করবেন এবং এক সময় এমন হবে এই নীল ফোরাত সহ সমস্ত নদীগুলো আপনার দখলে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ, সেই ইঙ্গিত ছিল এখানে। আর একটা নহর এই সিদরাতুল মুনতাহার ওখান থেকে দেখতে পেলেন, খুব সুন্দর নহর। সুম্মান তালাকাবি আলা ইলা নাহারিন আলাইহি খিয়ামুল লুলু ওয়াল ইয়াকুত ওয়াল জাবারজাত, আমাকে একটা নহরের কাছে নিয়ে যাওয়া হলো যেই নহরের কিনারায় অনেকগুলো খিমা আছে, তাবু আছে, যেই তাবুগুলো লুলু মারজান ইয়াকুত জবরজাত পাথর দিয়ে সজ্জিত, ওয়ালাইহি তৈরুন আখদারা আনাম, এবং সেই নহরের কিনারায় গাছগাছালিতে অনেক সুন্দর সুন্দর সবুজ রঙের পাখি বসে আছে। ফাকুলতু ইয়া জিব্রাইল ইন্না হাযা আত-তায়রা নাঈমুন, পাখিগুলো কি সুন্দর। জিব্রাইল ওই উত্তর দিলেন যে হ্যাঁ, যারা এটা খাবে তারা আরো সুন্দর, তারা আরো ভালো মানুষ হবে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সুম্মা উতিতু বিনাইন, এরপরে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকটা পেয়ালা আনা হলো। বিনাইন মিন খামরিন, একটা হলো মদের পেয়ালা, ওয়া ইনাউন মিন লাবান, আরেকটা হলো দুধের পেয়ালা, ওয়া ইনাউন মিন আসাল, আরেকটা হলো মধুর পেয়ালা। قال فاخذت اللبن, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটাকে নিলেন, দুধ পান করলেন, মদের পেয়ালা এবং মধুর পেয়ালা, মদ আর মধু আল্লাহর রাসূল ধরলেন না। জিব্রাইল বললেন, قال هذه الفطره انت عليها وامتك, আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, এটাই হচ্ছে আপনার এবং আপনার উম্মতের জন্য মধ্যম পন্থা অবলম্বন করার প্রতীক। আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হতো এবং আপনার দিন গ্রহণ করার লোক খুব সামান্যই পেতেন, অল্প লোকই পেতেন যারা হকের উপরে থাকত। এভাবে এখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পথ শুরু করলেন, যাত্রা শুরু করলেন। এখান থেকে সামনে যাওয়ার যে বাহন সেইটা সম্পর্কে বলা আছে, ওতিয়াবে রফরাফিন, রফরাফ আনা হল বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে বাহন ছিল তার নাম কি ছিল? বোরাক। দুনাল বাগাল আফাওকাল হেমার, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, এরকম একটা প্রাণী নাম ছিল বোরাক। বাইতুল মুকাদ্দাস থেকে এই সাত আসমান পর্যন্ত যে সফর হলো, যা দিয়ে চড়লেন, তার নাম ছিল কি? মেরাজ। আর এই সিদরাতুল মুনতাহার থেকে সামনের যে সফর, অবশ্য এই সফরটা সম্পর্কে বিশুদ্ধ হাদিসগুলোতে কিছু বলা হয় নাই, মাঝখান থেকে কিছু বাদ হয়ে গেছে, সামনে গিয়ে আবার মিলে যাবে। এই জন্য এখন যেটা বলছি এটা বিভিন্ন তাফসিরি কিতাব থেকে বিশুদ্ধ রওয়ায়েত, এখানে কিছু বলে নাই। এখান থেকে রফরফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো। আর রফরফ সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা কার্পেট জাতীয়, বিছানা জাতীয়। এটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরোহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়তে যেতে লাগলেন, 70,000 বছর পর্যন্ত চলতে থাকলেন অন্ধকার রাস্তা, আবার 70,000 বছর পর্যন্ত আলোকিত রাস্তা, নূর জল জল করে রাস্তা, আর এইরকম 70,000 বার অতিক্রম করে তারপরে গিয়ে আল্লাহর আরশের গায়ে ভিড়লেন। আল্লাহর আরশ, আল্লাহর আরশ কত বড়! আল্লাহু আকবার! যেদিন আমরা দেখবো সেদিন বুঝবো, মমিনরা দেখবে, খালি দেখবে না, এই যুবকরা আরশের তলেও থাকবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা তাহতা যিল্লারশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকারের মানুষদেরকে কিয়ামতের কঠিন দিবসে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সেই দিন কঠিন মুহূর্তে সাত প্রকারের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলে ছায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাত প্রকার কারা? যারা নামাজ বাদ দিয়ে ফুটবল খেলা দেখে। সেই সাত প্রকার কারা? যারা ক্লাস বাদ দিয়ে গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে থাকে, স্কুল কখন ছুটি হবে? এরা আল্লাহর হাবিব পরিষ্কার করে দিয়েছেন যুবকে, একটু কন্ট্রোল কর নিজেকে। আল্লাহর হাবিব বলেন ওই সাত প্রকার দলের মধ্যে এক প্রকার হবে সাবুন্নাসাফি তাআতিল্লাহি, ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত করতে করতে বড় হয়েছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, সেই যুবকরা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের তলে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আনন্দ হবে তখন! আর কারা? অরজুলুন দাতুহু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া নাসাবিন, একজন পুরুষকে একটা উচ্চ বংশের সুন্দরী নারী আহ্বান করছে তার দিকে, আর সে বলছে কি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যেই যুবক বা যেই পুরুষ নিজেকে কন্ট্রোল করবে, সুন্দরী আবার বংশীয় উচ্চ বংশের সুন্দরী নারী তাকে আহ্বান করছে, তারপরেও তার সে আহ্বানকে প্রত্যাখ্যান করছে, বর্জন করছে, কি জন্য? আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করি, এই বলে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের তলে ছায়া দিবেন। যিনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপরে থাকে কুরসি, সিংহাসনের উপরে থাকে কুরসি, সেই কুরসির বয়ান আছে আয়াতুল কুরসিতে। কুরসিটা কেমন? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি গোটা আসমান এবং জমিন সমূহকে পরিবেষ্টন করে আছে। এতক্ষণ যে আসমানের কথা বললাম, সব আসমানকে বেষ্টন করে আছে কে? আল্লাহর কুরসি। আর এই কুরসিটা যে আসন উপরে থাকবে, সিংহাসনের উপরে, তার নাম কি? আরশ। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আল্লাহ তাআলা আরশে সমাসীন। অহুয়া রব্বুল আরশিল আজিম, তিনি মহান আরশের মালিক। আল্লাহ তাআলা বলছেন মহান আরশ, মহা আরশ, সেই আরশ কত বড়, এ কি কল্পনা করা যাবে? দেখা যাবে। খালি আরশকে না, আরশের মালিককেও তো দেখা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাব? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদামুনা ফি রুয়াতিল বদর ফি লাইলাতি কামালিহি, ওয়া আমার সাহাবীরা বলো পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো বেগ পেতে হয় কিনা, কষ্ট পাও কিনা? ওয়া হাল তুদামুনা ফি রুয়াতিশ শামসি ইনদা যহীরাতি মিন গায়রি সাহাবিন, ঠিক দুপুরের সময় আকাশের সূর্য যখন কোন মেঘমালা থাকে না, তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? সাহাবায়ে কেরাম বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট হয় না। আল্লাহর হাবিব ফরমান, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদর। ওয়া আমার উম্মতরা, শুনে রেখো, যারা আল্লাহকে সন্তুষ্ট করে চলেছ, জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহকে মেনে চলেছ, দুনিয়াকে প্রাধান্য দেও নাই, আল্লাহর হুকুমকে যারা অগ্রাধিকার দিয়েছ, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে এই আকাশের চাঁদ সূর্য যেভাবে তোমরা পরিষ্কার দেখো, তোমাদের রব তোমাদের মালিক আল্লাহকে সেরকম পরিষ্কার দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খামাখা দুই দিনের জন্য। কি বেহেশতে সম্পর্কে বলা আছে ইনশাআল্লাহ কালকে জুমার আলোচনা, এগুলো বেহেশতে যাবেন, এই যে নারী মেয়ের দুনিয়ার মেয়ের জন্য পাগল হচ্ছে পুরুষেরা, আর কত কাহিনী ঘটাচ্ছে, একজন মহিলা দুইজন তিনজন পুরুষের সম্পর্ক করে, নিজের ছেলেকে এত চরম জাহিলি, এটা জাহিলি যুগও ছিল না, মানুষ এত বর্বর হয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর আরশের গায়ে গিয়ে আল্লাহর নবী উপস্থিত হলেন। এবারে একজন বন্ধু যখন বন্ধুর কাছে যায়, কিছু হাদিয়া তো বানিয়ে যায় না। আল্লাহ তারা নবীকে জিজ্ঞেস করেন, কি হাদিয়া পেশ করতে চাও? আল্লাহর নবী বললেন, আন্তা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সবকিছুর রব, সবকিছুর মালিক, আপনার জন্য আমি কি হাদিয়া পেশ করতে পারি? আপনি যদি কিছু খেতেন তাহলে দুনিয়ার সবচেয়ে ভালো খাবারটা আপনার জন্য হাদিয়া পেশ করতাম, আপনি যদি কোনো কিছু পরিধান করতেন দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা আমি আপনার জন্য নিয়ে আসতাম, কিন্তু আপনি তো কিছুই খান না, কিছু করেন না, আপনার জন্য আমি কি হাদিয়া পেশ করতে পারি? তবে একটা হাদিয়া আপনাকে পেশ করতে চাই, সে হাদিয়াটা কি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু। আত-তাহিয়াতু লিল্লাহি, আমার মুখের দ্বারা যত কিছু প্রকাশ পাবে, সম্মানজনক শব্দ যা কিছু প্রকাশ পাবে, মুখের ইবাদত। তাহিয়াত বলা হয় কাকে? মুখের দ্বারা যা কিছু ধন্যবাদ জ্ঞাপন করা হয়, ইবাদত করা হয়, প্রশংসা করা হয়, এই সব কিছুর নাম হচ্ছে তাহিয়া। এর নাম কি? তাহিয়া। আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত তাহিয়া, মৌখিক যত রকম ইবাদত আছে আমি সব কিছু আমি তোমার জন্য করব, কোনো খাজা বাবার জন্য না, গাজা বাবার জন্য না, কোনো ল্যাংটা বাবার জন্য না, কোনো শাসকের জন্য না, আমার সব মুখের যত বক্তব্য সবগুলো আল্লাহ তোমার জন্য হবে, তোমার প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি, এরপরে কি? আস-সালাওয়াতু, আমার দৈহিক ইবাদত যত কিছু আছে, আমার সেজদা, আমার রুকু, আমার মুখ, আমার জবান, আমার সব কিছু, সব কিছু দিয়ে যা ইবাদত করা হয়, এই সমস্ত ইবাদত গুলো একমাত্র তোমার জন্য হাদিয়া পেশ করছি। আমার জিহ্বা তোমার জন্য, আমার দেহ তোমার জন্য, ওয়াত-তাইয়িবাতু, মাল, আর্থিক যত ইবাদত তাকে বলে তাইয়িবাত। তার মানে হচ্ছে আমার মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সবগুলো কেবল তোমার জন্য হবে। আমার টাকা পয়সা কোনো খাজা বাবার দরবারে যাবে না, আমার টাকা পয়সা কোনো মাজারে পড়বে না, আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো পীরকে সন্তুষ্ট করার জন্য হাদিয়া পেশ করা হবে না, যে পীর কোটি কোটি টাকার মালিক হয়ে দুনিয়ার সম্পত্তি গেড়ে যারা দুনিয়ার লোভ লালসায় নিমজ্জিত আছে। আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ কোনো পীরের পকেটে যাবে না, আমার অর্থ সম্পদ ঘুষে ব্যয় হবে না, সুদে ব্যয় হবে না, তোমার হুকুম ছাড়া ব্যয় হবে না, আমি তোমার কাছে সেই হাদিয়া পেশ করছি। আত-তাহিয়াতু লিল্লাহি, নামাজে আত-তাহিয়াতু পড়ে জানে না মুসলমান কি বলতেছে। আত-তাহিয়াতু, আমার সমস্ত মৌখিক ইবাদত কার জন্য? যেই মুসলমান স্বীকার করে আমার মুখ দিয়ে আল্লাহর ইবাদত করবো, আল্লাহ তোমার সামনে আমি সবকিছু তোমার প্রশংসা করব, সেই মুসলমান আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে? আল্লাহর কালামের বিরোধিতা করতে পারে? সেই মুসলমান আল্লাহর কালামের কোন অংশকে বিরোধিতা করতে পারবে? আত-তাহিয়াতু, সমস্ত মৌখিক ইবাদত গুলো কার জন্য? আত-তাইয়িবাতু, আস-সালাওয়াতু, সমস্ত দৈহিক ইবাদত কার জন্য? দৈহিক ইবাদত কার জন্য? ঝুঁকবো কার সামনে? রুকু করবো কার জন্য? সেজদা করবো কার জন্য? আত-তাইয়িবাতু, আর সমস্ত আর্থিক ইবাদত গুলো আল্লাহ তোমার জন্য হাদিয়া পেশ করছি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আপনার আমার পক্ষ থেকে আল্লাহকে হাদিয়া পেশ করে অঙ্গীকার করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু, কওলি ইবাদত তোমার জন্য, দৈহিক ইবাদত তোমার জন্য, আর্থিক ইবাদত তোমার জন্য, সব কিছু আমি তোমার জন্য উৎসর্গ করব, সেই হাদিয়া পেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ে মেরি মেজবানি ইবাদতে তেরে লিয়ে হোঙ্গি, মেরি বদন ইবাদতে তেরে লিয়ে হোঙ্গি, মেরি মালি ইবাদত তেরে লিয়ে হোঙ্গি, সব তোমার জন্য হবে। আল্লাহর নবী তিনটা জিনিস পেশ করলেন, আল্লাহ তাআলা খুশি হলেন। এবারে এক বন্ধু যখন এক বন্ধুকে হাদিয়া পেশ করে, ওই বন্ধুও তো আবার হাদিয়া পেশ করতে থাকে, এটা বোনাস, এটা মূল হাদিয়া, সামনে হাদিয়া তো আসতেছে সামনে আরো। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি আমাকে যে তিনটা হাদিয়া পেশ করেছেন, এর বিনিময়ে আমি আপনাকে আরো তিনটা, আপনাকেও তিনটা হাদিয়া পেশ করতে চাই। এক নাম্বার হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আপনি যদি আপনার কথা ঠিক রাখতে পারেন, যেই জাতি আমার জন্য তার মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত সবগুলো আমার জন্য উৎসর্গ করবে, আমি আল্লাহ আপনাকে অঙ্গীকার করছি, আমি সেই জাতির জন্য আসসালামু আলাইকা, তাদের আমি শান্তিতে বসবাস করার সুযোগ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল গন্ডগোল কোথায়। দুই নাম্বার হল আর রাহমাতুল্লাহি, শুধু শান্তিতে বসবাস করতে দিয়ে আমি ছেড়ে দেব না, আল্লাহর দয়া তোমার সঙ্গে থাকবে, ওয়া বারাকাতু এবং বরকতও থাকবে, আপনার জন্য সব থাকবে। তিনটা জিনিস দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটু খেয়াল করে, আসসালামু আলাইকা মানে তোমার উপরে, এক বচন। আল্লাহর নবী এই মুহূর্তে আমাদের উম্মতদেরকে ভুলেন নাই, তিনি গ্রহণ করতে গিয়ে বলেছেন আসসালামু আলাইনা, না মানে আমাদের, আসসালামু আলাইনা ও রাব্বুল আলামিন, তোমার দেওয়া সালাম রহমত আর বরকত আমি নিজে একা গ্রহণ করছি না, আমি আমার সমস্ত উম্মতদেরকে সাথে নিয়ে আমি তাদের পক্ষ থেকে গ্রহণ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা আমাদের প্রতি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর নেক বান্দাদের প্রতি। গুনাহগার বান্দা গেল কোথায়? গুনাহগার বান্দা নার ভিতরে চলে আসছে। আমাদের আল্লাহর নবী গুনাহগার বান্দাগুলোকে নিজের সঙ্গে সামিল করে নিয়েছেন আর বলেছেন আসসালামু আলাইনা, আমাদের প্রতি আল্লাহর এই সালাম বরকত রহমত বর্ষিত হোক। আমাদের মধ্যে গরিবরা আছে, গুনাহগাররা আছে, পাপীরা আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আর আল্লাহর নেক বান্দাদের প্রতি, তাদেরকে আলাদা করে উল্লেখ করেছেন। সালাম হলো। এবারে দুই বন্ধুর মধ্যে যখন এরকম সালাম কালাম পেশ হচ্ছে, হামিলেন আরশ এবং জিব্রাইল, এই জন্যই বলেছি জিব্রাইল যদি আগের থেকে বাদ দিয়ে যান তাহলে এখানে এসে পেশে পড়বেন। জিব্রাইল সহ উপস্থিত ফেরেশ তারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশ তারা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, আর কারো সামনে দৈহিক ইবাদত আর্থিক ইবাদত কোনো কিছু পেশ করা যাবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের মাবুদ কয়জন, ওয়া আশহাদু আন্না আমরা আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আব্দুহু মানে কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু আগে বলেছেন, তারপরে রাসূল বলেছেন, যাতে করে কোন ব্যক্তি বুঝতে না পারে যে রাসূল যখন মেরাজে গিয়ে আল্লাহর কাছে মিললেন তাহলে তো রাসূল আর আল্লাহ একই জিনিস। বলে আমার দেশে বহু আলেমরা আছে দেশে, তাদের বক্তব্য কি, নূর সে নূর মিল গিয়া ইয়ে ওয়াস্তা মে পর্দা নেহি পাকে আলা জাত হায় সাল্লি আলা মুহাম্মদ, বশর মে আয়া হায় মগর নূর নালা নূর হায় পাকে আলা জাত হায়। এরকম কবিতা তারা বলে আর গান গায়, কাউলি গায়, মিলাদ পড়ে। এই লোকগুলোর বক্তব্য এরকম যে আল্লাহর আরশে যখন তিনি গেলেন তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহ যে জিনিস দ্বারা তৈরি সেই জিনিস দ্বারা তৈরি। নতুবা মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলেন পাহাড়ের দিকে তাকাও, মুসা দেখলো যে কে পাহাড় জ্বলে পড়ে সার্কার হয়ে গেছে, বেহুশ হয়ে পড়লো, নবী কেমনে ওখানে বসতে পারলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওজন্যই তো নবীকে মেরাজে নেওয়ার আগে তার সিনাকে চাক করে নিয়েছেন, যারা শুরুতে বলেছিলাম যাতে করে বেহুশ হতে না হয়, কোরআন সামনে বলবে সেটা। আল্লাহ দরবারে উপনীত হলেন, সালাম কালাম হয়ে গেল, মূল পর্বে আলোচনা চলে আসলাম। এই জন্য আকীদা পরিষ্কার, মেরাজের শুরুতে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআব্দিহি, যিনি তার আব্দকে, এখানে বলা হয় নাই আসরা বিনবিহি আসরা বিরাসূলিহি, এটা বলেন নাই। কি জন্য? কারণ বান্দার যত মর্যাদা হতে পারে সমস্ত মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদার নাম হচ্ছে আল্লাহর গোলাম হওয়া। কি হওয়া? আমরা গোলাম কার? আমরা গোলাম, ঠিকই গোলাম, তবে কার গোলাম? না খাজা বাবার, আমরা কোন খাজা বাবার গোলাম না, গাজা বাবার গোলাম না, কোন পীর বাবার গোলাম না। এইগুলো স্পষ্ট করে বললেই তো সমস্যা হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা অস্থায়ী, প্রত্যেকটা মুহূর্তে একজন মুমিন মনে করবে যে আমি যে কোনো মুহূর্তে শহীদ হয়ে যেতে পারি, এজন্য তৈরি থাকতে ইনশাআল্লাহ, কাজে হক কথা বলতে আর হক কথা প্রকাশ করতে গোপন করবে না কখনো। আল্লাহকে ভয় করুন, পুরস্কার তো সামনে। যাই হোক, এবারে আল্লাহর সঙ্গে মূল আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাম কালামের পরে আল্লাহ রাসূলের সঙ্গে আলোচনা করছেন, আলোচনার অনেক লম্বা আলোচনা। সেই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে তোমার চাহিদা কি আছে বলো। কালু ফাকাল্লামাহুল্লাহু ইনদা যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সঙ্গে কথা বলেছেন। ফাকালা লাহু সাল, বলা হলো যে তুমি চাও। فقال انك اتخذت ابراهيم خليلا, এবারে আলোচনা হচ্ছে, মূল আলোচনা। اتخذت خليلا ابراهيم خليلا, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছেন। واعطيته ملكا عظيما, এবং তাকে অনেক বড় রাজত্ব দান করেছিলেন। وكلمت موسى تكليما, আর মূসার সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন। ওয়াআতাইতা দাউদা মুলকান আযীমান, আপনি দাউদকে দিয়েছেন একটা বড় রাজত্ব। ওয়াআলান্তা লাহুল হাদিদা, এবং তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। ওয়াসাখখারতা লাহুল জিবালা, আপনি তার জন্য পাহাড়কে অধীনস্থ করে দিয়েছিলেন। ওয়াআতাইতা সুলাইমানা মুলকান, আর আপনি সুলাইমানকেও রাজত্ব দান করেছিলেন। ওয়াসাখখারতা লাহুল জিন্না ওয়াল ইনসা ওয়াশায়াতিন, এবং সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন জিন, ইনসান এবং শয়তানগুলোকে, জিনগুলোকে। ওয়াসাখখারতা লাহুর রিয়াহা, বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন। ওয়াআতাইতা লাহু মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদিহি, এবং তাকে এমন ক্ষমতা দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন, যা তারপরে আর কারো পক্ষে সম্ভব নয়। ওয়ালান্তা ঈসা তাওরাতা, আর তুমি ঈসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছো, ইনজিল দান করেছো, দুইটারই এলেম ছিল তার। ওয়া জাআলতাহু ইবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং তাকে আপনি কুষ্ঠ রোগী এবং জন্মান্ধ রোগ ভালো করার ক্ষমতা দান করেছিলেন। ওয়া ইউহইল মাউতা বিইজনিকা, এবং আপনার নির্দেশে মৃত্যু ব্যক্তিদেরকে জীবিত করতে পারত। ওয়া আযতাহু ওয়া উম্মাহু মিনাশ শাইতানির রাজীম, আপনি তাকে এবং তাকে তার মাকে শয়তানের অজিম থেকে মুক্ত রেখেছিলেন, যা শুরুতে আলোচনা করা হয়েছিল। ফালাম ইয়াকুন লিশাইতানি আলাইহিমা সাবিল, তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা ছিল না। এবারে আপনি আমাকে কি দিবেন? ফাকাল লাহুর রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়াকাদ ইত্তাখাজতু খলিলান, হে নবী আপনাকে আমি খলিল হিসাবে, ইব্রাহিমকে শুধু বন্ধু হিসাবে গ্রহণ করেছি তা না, কদ ইত্তাখাজতুকা খলিলান, আমি আপনাকেও খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহুয়া মাকতুবুন ফিত তাওরাতে হাবিবুর রহমান, আপনি তো তাওরাত কিতাবে লিখে আছেন হাবিবুর রহমান, রহমানের বন্ধু হিসাবে। ওয়ারসালতুকা ইলাল নাসে কাফাতান বাশীরাও ওয়া নাযীরা, এবং আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য জান্নাতের সুসংবাদ দাতা বাশীর, এবং জাহান্নামের থেকে সাবধানকারী নাজির হিসেবে তৈরি করেছি। ওয়া শারাহাতুলাকা সাদরাকা, এবং আপনার সিনাকে আমি খুলে দিয়েছি। ওয়া ওয়াদাআতু আনকা বিজরাকা, এবং সব দুর্বলতা থেকে আপনাকে মুক্ত করেছি, আপনার সিনা চাক করে সব বের করে দেওয়া হয়েছে। ওয়া রাফাআতু লাকা যিকরাকা, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি, কেয়ামত পর্যন্ত যতবার আজান হবে আমার নাম উচ্চারণ হবে ততবার আমার নামের সঙ্গে আপনার নামটা উচ্চারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালা উযকারু ইল্লা যুকিরতা মাই, যখনই আমার নাম উল্লেখ করা হবে আজানে হোক কিয়ামতে হোক সব জায়গায় সাক্ষীতে হোক, শাহাদা কোন ব্যক্তির শাহাদা পূর্ণ হবে না আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলল সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলতে হবে, কোন ব্যক্তির সাক্ষ্য প্রমাণ হবে না, ঈমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নবুয়তের সাক্ষী না দিবে, আপনার রেসালাতের সাক্ষী না দিবে। ওয়া জাআলতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতকে আমি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছি। ওয়া জাআলতু উম্মাতাকা উম্মাতান ওয়াসাতা, আপনার উম্মতকে আমি মধ্যমপন্থী উম্মত করে সৃষ্টি করেছি, তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়াছাড়িও থাকবে না, একদিকে আল্লাহকে মানে না আর একদিকে আল্লাহকে মানে, একদিকে ইহুদিদের কঠোরতা আর একদিকে খ্রিস্টানদের শিথিলতা, এইসবের মধ্যে নাই, বরং উম্মতান ওয়াসাতা, যারা কাজও করবে সমাজে কাজকর্ম করবে দুনিয়াতেও চলবে আখেরাতকেও স্মরণ করবে, মধ্যমপন্থী উম্মত করে আপনাদেরকে আমি আপনার উম্মতকে সৃষ্টি করেছি। ওয়া জাআলতু উম্মাতাকা হুমুল আফযালিনা ওয়া হুমুল আখারিন, আমি আপনার উম্মতকে সর্বশেষে প্রেরণ করেছি, আপনার উম্মতকে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করাবো। ওয়া জাআলতু উম্মাতাকা লা তাজুযু লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আবদি ওয়া রাসূলি, আর আপনার উম্মতের জন্য আইন করে দিয়েছি তাদের কোন খুতবা পূর্ণ হবে না মোকাম্মল হবে না যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী না দিবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। এজন্য মুসলমানরা যে কোনো আলোচনার শুরুতে খুতবা পড়বে, কি পড়বে? এই খুতবার নাম খুতবাতুল হাজাত। কি নাম জানে কেউ? খুতবাতুল হাজাত কি জিনিস? মুসলমানদের পরামর্শ, মুসলমানদের যে কোনো মিটিং, মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতে একটা খুতবা পড়তে, সেই খুতবার নাম কি? সেই খুতবার একটা অংশ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়া জাআলতু উম্মাতাকা লা তাজুযু লাহুম খুতবাতুন, আপনার উম্মতের খুতবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করবে না, পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তারা আমার ওয়াহদানিয়াতের সাক্ষীর সঙ্গে আপনার আব্দ এবং রসুল হওয়ার সাক্ষী না দিবে। ওয়া জাআলতু মিন উম্মাতিকা আও জাআলতু আব্বালান নবীনা খালকান ওয়া আখিরুম বাআসান ওয়া আব্বালুহুম ইউকদা লাহু, আমি আপনাকে নবী হিসাবে দুনিয়াতে সর্বশেষে প্রেরণ করেছি, কিয়ামতের মাঠে আপনাকে এবং আপনার উম্মতকে সর্বপ্রথম উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরুহুম বাআসান ওয়া আব্বালুহুম ইউকদা লাহু, আপনার উম্মতের প্রথম বিচার ফয়সালা করে দেওয়া হবে। ওয়া আতাইতুকা সাবআম মিনাল মাসানি লাম ইউতাহা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনাকে আমি সাতটা আয়াত দান করেছি, সাতটা জিনিস দান করেছি যা অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। সূরা ফাতিহার সাতটা আয়াত অন্য উম্মতকে দেওয়া হয় নাই, কি সুন্দর আয়াত। ওয়া আতাইতুকা খাওয়াতিমা সূরাতিল বাকারা মিন কানজে তাহতিল আরশ, আপনাকে সূরা বাকারার শেষের আয়াতগুলো দান করেছি যেগুলো আরশের তলে সংরক্ষিত ছিল, আরশের তলে আল্লাহর বিশেষ খাজানা ধনভাণ্ডারের মধ্যে সংরক্ষিত মূল্যবান সম্পদের মধ্যে একটা সম্পদ হচ্ছে সূরা বাকারার শেষের আয়াতগুলো, এটা শুধু আপনাকে দেওয়া হলো, অন্য কোন নবীকে অন্য কোন উম্মতকে দেওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সূরা বাকারার শেষের আয়াত যেটা এখানে উল্লেখ করা হচ্ছে, রব্বানা ও আমাদের রব শিখিয়ে দিয়েছেন, এইটা খাস শিখানো দোয়া, মানুষ তো আল্লাহর শিখানো দোয়া পড়ে না, নিজের মন গড়া দোয়া পড়ে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও আমাদের রব আমরা যদি ভুল করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে ফেলি, তুমি আমাদেরকে পাকড়াও করো না, তুমি পাকড়াও করলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ওয়া আমাদের রব তুমি আমাদের উপরে এমন কোন দায়িত্ব দিও না যেটা আমাদের পক্ষে সম্ভব না মা লা তাকাত লানা বি ওয়া আফু আন্না আমাদের ক্ষমা করো ওয়াগফির লানা ওয়া আফু আন্না আমাদের গুনাহগুলো মাফ করে দাও ওয়াগফির লানা ক্ষমা করে দাও ওয়ারহামনা তুমি দয়া করো ক্ষমা করে ছেড়ে দিও না দয়াও করো আন্তা মাওলানা তুমি আমাদের একমাত্র মাওলা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো জোরে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা তাই বলছেন ওয়া আতাইতুকা আমি আপনাকে দান করেছি খাওয়াতিমা সূরাতিল বাকারা সূরা বাকারার শেষের আয়াতগুলো মিন কানজে তাহতিল আরশ আরশের তলে যেই সংরক্ষিত খাজানা রয়েছে ধনভাণ্ডার রয়েছে সেইখান থেকে মূল্যবান জিনিসটা আপনাকে দান করেছি লাম উতিহা নবিয়ান কাবলাকা আপনার আগে ইতিপূর্বে কোন নবীকে আমি দান করে নাই ওয়া আতাইতুকা আল কাউসার আর আপনাকে আমি কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার যেই কাউসার হাশরের ময়দানে আপনি আপনার হাতে থাকবে আপনি পান করাবেন হাজার হাজার লক্ষ লক্ষ পেয়ালা সেখানে থাকবে বরণ আসতেছে মেরাজে ফেরার সময় সব দেখানো হবে আপনাকে কাউসার দান করেছি যেই কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে পানি পান করাবেন এটা শুধুমাত্র আপনার বৈশিষ্ট্য অন্য কাউকে দেওয়া হয় নাই এই কয়েক দফা আলোচনা হলো এরপরে এখন সামনে মূল আলোচনার আর একটা অংশ রয়ে গেছে শুরুতেই বলেছিলাম মেরাজটা হয়েছিল আল্লাহর নবীর যে বৎসর চাচাও মারা গেলেন আবু তালেব মারা গেলেন আল্লাহর নবীর আর একজন মজবুত সাহায্যকারী খাদিজাও মারা গেলেন হিজরতের আগে আল্লাহর নবী মদিনায় চলে যাবেন হিজরত করতে হবে তার আগে মদিনায় গিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে কাজ করবেন সেই জন্য মেরাজ থেকে আরো কয়েকটা জিনিস দেওয়া হচ্ছে এবারে শুনুন মেরাজে শুধু বলা হয় নামাজ দিয়েছেন নামাজও আছে মধ্যে কিন্তু শুধু নামাজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতাইতুকা সামানিয়াতা সুহুমিন আপনাকে আমি আটটা কাজ দিচ্ছি কয়টা কাজ আটটা কাজ দিচ্ছি সামানিয়াতা সুহুমিন আটটা কাজ আপনাকে দেওয়া হচ্ছে সেই আটটা কাজ মনে রাখতে হবে পালন করতে হবে এক নাম্বার হলো আল ইসলাম এক নাম্বার কি বুঝা গেল ইসলাম একটা বিষয় এটা আল্লাহ তাআলা দান করেছেন এই ইসলাম প্রথম আমাকে গ্রহণ করতে হবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে কেউ যদি ইসলামে প্রবেশ না করে মনে করে পার পেয়ে যাব না পার পেয়ে হবে না আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য হবে না কোরআনে তাও বলা আছে ওয়ামাই ইয়াবতাগী গায়রাল ইসলামে দীনান ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কোন ব্যক্তি গ্রহণ করে কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন ধর্ম গ্রহণ করে ইহুদি হোক খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হোক গণতন্ত্র হোক সমাজতন্ত্র রাজতন্ত্র হোক যত জীবন ব্যবস্থা আছে যে কোনো ধর্ম আছে যেটাকে গ্রহণ করবে ধর্ম নিরপেক্ষতা হোক না কেন যেটাই গ্রহণ করবে আমাই ইয়াবতাগি গায়র আল ইসলামের দীনান ফালাই ইউকবালা মিনহু তার থেকে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার কিছুই গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য হবে না বর্তমানে ইংরেজদের দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল অনেক পীর বের হয়েছে যাদের বক্তব্য হলো পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই যার যার ধর্মে বসে সে যদি তার মালিককে ডাকে তাহলেই নাকি পার পেয়ে যাবে এর উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে বিস্তারিত আলোচনা করছি না ইসলাম ওয়া তাইতুকা আল ইসলাম দুই নাম্বার হচ্ছে ওয়াল হিজরাতু হিজরত দিয়েছে আপনাকে হিজরত মূল্যবান জিনিস যেই জমিনে আল্লাহর হুকুম পালন করা যাবে না সেই জমিনে মুসলমানদের থাকার সুযোগ নাই ফেরেশতারা যখন জান কবজ করবে তখন জিজ্ঞেস করবে তারা বলবে যে আমরা তো এটা করতে পারি কারণ আমাদের সমাজ করতে দেয় নাই ফেরেশতারা কি বলবেন তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ফাতুহাজিরু ইলাইহা সেখানে হিজরত করে যেতে, এই দুই নম্বর হিজরত দান করেছেন। এর উপরে আমার বিস্তারিত লেখা আছে, লেকচার শীট আছে এর উপরে, যাদের প্রয়োজন দেখে নেবেন। আল হিজরাতু ওয়াল জিহাদু, তিন নম্বর যে জিনিসটা দান করলেন তা হলো কি? জিহাদ। নাম শুনলি কুফাররা ভয় পায়, বোঝা গেল এটা একটা জিহাদ, একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কোরআন শরীফের কমপক্ষে 500 আয়াত কিসের উপরে? হাদিসের, প্রত্যেকটা হাদিসের অধ্যায়ের একটা শিরোনাম আছে কিতাবুল জিহাদ, বুখারী মুসলিম তিরমিজি নাসাই। এমনকি আল্লাহর নবীর মৃত্যুর পরে অন্য কোন সম্পত্তি, অন্য কোন সম্পদ না পাওয়া গেল, তরবারি পাওয়া গেছে কয়টা? সাতটা তরবারি পাওয়া গেছে, কয়টা? সাতটা তরবারি পাওয়া গেছে, লোহার পোশাক পাওয়া গেছে, লাঠি পাওয়া গেছে। বোঝা গেল মুসলিমদের জন্য জিহাদ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কোন অবস্থাতেই বর্জন করার কোন সুযোগ নেই। হ্যাঁ, জিহাদ করার জন্য আমির দরকার আছে, গুরু, তার কতগুলো পরিকল্পনা আছে, কিন্তু ঢালাও ভাবে জিহাদ কর স্বীকার করা। আবার অনেকে আছে জিহাদ এখন সময় রহিত হয়ে গেছে, বিভিন্ন রকমের কথা শোনা যায়, আল্লাহু আকবার। অনেকে ইসলামী আন্দোলন করে, তাদের মুখেও একই কথা শোনা যায়, কুফাররা যেটা পছন্দ করে না, সেই জন্য তারা এখানে আসলে এক একজন এক এক ব্যাখ্যা দেওয়া শুরু করে। কেউ বলে না এটা এখন না, আমরা খেলাফত কায়েম করব নবুয়তের আদলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তো জিহাদ করেন না, কাজে করবো না, মার খাবো আর দিব না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মক্কা বিজয়ের পর থেকে ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম সামনে চলবে, বিজয় হবে, পিছনে যাবে না। আপনি কবে রহিত করলেন? আল্লাহর হাবিব বলেছেন আল জিহাদু মাযিন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে, মুজবা আসানি আল্লাহ তাআলা ইলা আই ইয়াকাতিলা আখির হাযিল উম্মাতি আদ-দাজ্জাল, এই উম্মতের সর্বশেষ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা না করা পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। আর এরা দিন কায়েম করে তারপরে খলিফার অধীনে জিহাদ করবে। হিজবুত তাহরির পার্টি আছে না একটা, এইরকম আরো কত পার্টি দিন কায়েমের জন্য। তার মানে মূসা আলাইহিস সালামের কম বলেছিল ইযহাবান তা রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়দুন, তুমি আর তোমার রবকে যুদ্ধ করো, আমরা তো এখানে বসে থাকবো। এরকম অবস্থা, খেলাফত কায়েম করে দেবে তারপরে খলিফা জিহাদ করবে। আল্লাহ হাবিব বলেছেন লা তাযালু তায়েফাতুন উম্মতি, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়াকাতিলুনা আলাল হক, যারা হকের উপর যুদ্ধ করতে থাকবে। বোঝা গেল জিহাদ চলতে থাকবে, কাজে এটাকে যারা অস্বীকার করবে তাদের ইমান নিয়ে সমস্যা আছে। তিন নম্বর আল জিহাদু মেরাজের মধ্যেও চলে আসলো। চার নম্বর হল ওয়াসসালাতু, সালাত দেওয়া হলো, এই সালাতের বিষয়ে কিছু আলোচনার সামনে আসবে। সালাত পঞ্চাশত্ব দেওয়া হলো, ওয়াসসাদাকাতু এবং সাদকা দেওয়া হলো, দান যাকাত। বোঝা গেল রাষ্ট্র চালাতে গেলে যাকাত লাগবে না, ইসলামিক হুকুমত কায়েম হলো, আপনি দেশ কেমনে চালাবেন? যাকাত, অসর, খারাজ, জেজিয়া, এগুলো কি? আমার দেশে আলোচনা করলে মনে করে হুজুর এই যে কি বললেন, অসর বললেন, নেস্ত অসর, খারাজ, জেজিয়া, এগুলো কি তেলা পোকা না উই পোকা না সার পোকা, মাথায় দেয় না খায়? মুসলিম জাতি ভুলে গেছে তাদের সমস্ত কিছু। ইসলামিক রাষ্ট্র কায়েম হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সেই যাকাতের টাকা দিয়ে, অসরের টাকা দিয়ে, জিজিয়ার টাকা দিয়ে দেশ চলবে, তখন আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে না। ইসলামী হুকুমত থাকলে আলাদা ট্যাক্স হবে নাকি? ট্যাক্স নাই, গরিবদের কোন ট্যাক্স থাকবে না, যাকাত থাকবে, ফসলের যাকাত, মালের যাকাত, তাও নির্দিষ্ট পরিমাণ হলে তারপরে। যাকাত কি অল্প মালের উপর আসে নাকি? যাকাতের নেশাব আছে, এই নেশাবের নিচে হলে তাদের যাকাত লাগবে না। কি আরামের সুন্দর ইসলামী হুকুমত, আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে না, সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঘুষ দেওয়া লাগবে না, ঘুষখোর ধরা পড়লে রাস্তার মাঝখানে এনে তারপরে তার বিচার করা হবে জনসমক্ষে। এরকম জেনা বিচার যদি কেউ করে আর বিবাহিত হয়, তাহলে মাইকিং করে, পোস্টার করে, প্রচার করে জনসমক্ষে এনে হাঁটু পর্যন্ত গেড়ে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি বাতাস উড়িয়ে দেওয়া হবে। এই শাস্তি যদি কোনো মহিলা দেখে তাহলে আর এক স্বামীর সাথে গল্প করতে পারবে? মহিলা পুরুষ কাউকে ছাড়া হবে না। যেই পুরুষেরাও ঘরে স্ত্রী রেখে অন্য জায়গায় যায়, মেরাজ হাদিস আসবে, এই সামনে আসতেছে, আল্লাহ নবীকে দেখানো হয়েছে যাই হোক দেওয়া হলো সাদাকা, যাকাত, ওসর, সাদাকা, দান, এগুলোর বিধান দেওয়া হলো। এরপরে ওয়াসাওম কয়টা গেল? ইসলাম, হিজরা দুই, জেহাদ তিন, সালাত চার, সাদাকা পাঁচ, সাওম সিয়াম দেওয়া হয়েছে। গরিব দুঃখী মানুষের কষ্ট বোঝার জন্য না খেয়ে তাকে আর কি স্বাদ অনুভব করতে হবে, আপনাকে সিয়াম দেওয়া হচ্ছে। এরপরে ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ জারি করা হবে রাষ্ট্রীয়ভাবে, অসৎ কাজ থেকে নিষেধ করা হবে রাষ্ট্রীয়ভাবে, কেউ অন্যায় করলে তাকে নিষেধাজ্ঞা জারি করা হবে। এরকম ভাবে সরকারিভাবে আদেশ করা হবে, সৎ কাজে আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে বারণ করার জন্য। কয়টা হলো? আমরু বিল মারুফ একটা, নাহি আনিল মুনকার দুটো আলাদা ভিন্ন, ইসলাম এক, হিজরত দুই, জেহাদ তিন, সালাত চার, সাদাকা পাঁচ, সাওম ছয়, আমরু বিল মারুফ সাত, নাহি আনিল মুনকার আট। কোন রাষ্ট্র গঠন হতে পারে না যদি সেই রাষ্ট্রে আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে। এই জন্য আল্লাহ রাসূলকে আটটা জিনিস দেওয়া হলো। ওয়ারসালতুকা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বোনাস দিলেন। এই আটটা হলো মূল, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি মদিনায় হিজরত করে যাবেন, রাষ্ট্র গঠন করবেন, আপনাকে আটটা জিনিস দেওয়া হলো, এরপরে কিছু বোনাস দেওয়া হচ্ছে। فقال النبي صلى الله عليه وسلم افضلني ربي بستين, আল্লাহ আমাকে আরো ছয়টা জিনিস দিলেন অতিরিক্ত। কয়টা জিনিস? ছয়টা। আতানি ফাওয়াতিহাল কালামে ওয়া খাওয়াতিমাহু, আমাকে কথা কিভাবে শুরু করব কিভাবে শেষ করব তা শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া জামিউল হাদিস, জামিউল কালাম, জামিউল হাদিস শিক্ষা দেওয়া হয়েছে। জামিউল হাদিস বলা হয় অল্প কথায় অনেক অর্থ, ব্যাপক অর্থ বোঝানো। ওয়া আরসালানি ইলান নাসে কাফাতান বাশীরা ওয়া নাযীরা, আর আমাকে গোটা বিশ্ববাসীর জন্য বাশির এবং নাজির হিসাবে সৃষ্টি করেছেন। ওয়া কাযাফা ফি কুলুবি আদাইয়ার রুব মিন মাসীরাতি শাহরিন, আমার দুশমনদের অন্তরে আমার প্রভাব, আমার ভয় ঢুকিয়ে দেওয়া হয় এক মাসের দূরে থাকা অবস্থায়। মুমিনদের তো ভয় করবে কুফাররা। আর আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। গনিমত, মুসলিমরা যুদ্ধ করবে, জেহাদ করবে, লড়াই করবে, তো লড়াই করলে কাফেরদের মাল হাতে আসবে, এই মাল আগের কোন উম্মতের জন্য হালাল করা হয় নাই, আমার উম্মতের জন্য এই মালকে হালাল করে দেওয়া হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরান, আর আমার জন্য গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানানো হয়েছে, পবিত্র বানানো হয়েছে, যেইখানে নামাজের টাইম হয়ে যাবে, সালাতের টাইম হয়ে যাবে, সেইখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, এই জন্য নির্দিষ্ট কোনো জায়গার কোনো যাওয়ার প্রয়োজন হবে না। আগের যুগের লোকদের উপরে বিধান ছিল যে তারা এবাদত করতে হলে নির্দিষ্ট জায়গায় যেতে হতো, আমার উম্মতের জন্য তার কোনো প্রয়োজন হবে না। অফরিদা আলাইহি খামসিনা সালাতান, পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো। কয়ক্ত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বিদায় দিলেন। সপ্তম মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম ছিলেন ষষ্ঠ আকাশে। এখানে যখন মূসার সঙ্গে দেখা, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি খবর, কি কি তোমাকে দেওয়া হলো, সব কিছু বললেন, বলে পঞ্চাশ অক্ত নামাজও আছে। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েল নিয়ে খুব ঝামেলা করেছেন, খুব ঝামেলা পোহেছেন। তিনি বললেন, আমি বড় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বনী ইসরায়েলকে নিয়ে আমার খুব ঝামেলা হয়েছে, আপনার উম্মত তো আরো দুর্বল হবে, এই পঞ্চাশত্ব নামাজ আপনার উম্মত দ্বারা সম্ভব না, আপনি কমাই নিয়ে আসেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তারা পাঁচত্ব নামাজ কমাইলেন, আবার আসলেন। মূসা আলাইহিস সালাম আগের কথাই বললেন, এইভাবে নয়বার গেলেন, নয়বার আসা যাওয়া কালে কত নামাজ কমে গেল? পাঁচবার করে পঁয়তাল্লিশ অত্ব কমে গেল। এরপরেও মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি আল্লাহর কাছে যান, আরো কমাই নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লজ্জা হয়, কারণ হচ্ছে এই যে যদি আর একবার যাই পাঁচ অক্ত নামাজ কমাই দেওয়া, তার আর কিছু থাকবে? আল্লাহর হাদিয়া, এটা আমার জন্য গৌরবের বিষয়, উম্মতের জন্য গৌরবের বিষয়, আমি নিতে চাই, সেজন্য আর গেলেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই, পঞ্চাশ থেকে পাঁচে আসলো তারপরে পরিবর্তন নাই। হাদিসে জবাব এসেছে, লাদাইয়া, কোরআনের কোন জায়গায় যদি প্রশ্ন আসে ওইখানেই উত্তরের ইঙ্গিত আছে। কিন্তু মুশকিল হচ্ছে, এখন অনেক জেনারেল শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার এরাও চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ, চিন্তার খেলায় ঘুমাসান রাত্রে বই লেখে, এইগুলোতে কোরআন হাদিসের ভাষা না বোঝার কারণে অনেক জায়গায় উম্মতকে গোমরা করে ফেলছে। এই জন্য কোরআন বোঝার জন্য কোরআনের ভাষা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আপনি পড়েন, কিন্তু ওলামা ইকরামদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আল্লাহ তাআলা পারতেন কোরআন শরীফ দিয়ে দিতে উম্মতকে যে পড়ো, না, আল্লাহর নবীকে দিয়েছেন, নবী শিক্ষা দিয়েছেন সাহাবা ইকরামদেরকে। সাহাবা ইকরামদের ভাষা কি ছিল? তারপরে কি তারা নিজেরা নিজেরা পড়ে কোরআন শরীফ মুখস্থ করেছেন? আল্লাহ নবী পড়ান নাই? কেন পড়াবার দরকার ছিল? কি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নবীর মূল চারটা দায়িত্ব, কয়টা দায়িত্ব? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা তাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল উম্মতের উপরে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবে, তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, আর কিতাব ও হিকমতের তালিম করবেন, শিক্ষা দিবেন। বোঝা গেল তালিম করার প্রয়োজন আছে। কেবল আপনি এটা বই পড়লেন আর মনে করেন আমি পণ্ডিত হয়ে গেছি, সব বুঝে ফেলেছি, না, এটা হবে না। এটা আল্লাহ তাআলা যদি এরকমই হতো তাহলে একটা আসমানি কিতাব দিয়ে দিতেন উম্মতরা পড়ো, না, এরকম দেওয়া হয় নাই। এজন্য আপনারা যারা যুবকেরা আছেন, খবরদার, আমি দেখেছি অনেক যুবকেরা এই সমস্ত বিভিন্ন লোকদের চক্করে পড়ে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, ভালো কথা, কোরআন গবেষণা করে করুক, কিন্তু যদি তার কোন ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে সেই ব্যক্তি ইসলামের উপকার করার চেয়ে উম্মতকে গোমরা করবে সবচেয়ে বেশি। এজন্য আমাদের ভাইদেরকে বলছি, দিনী ভাইদেরকে বলবো যে খবরদার, একজন লোক কয়েকদিন ইসলামের বিভিন্ন জিনিস ঘোরাফেরা করলো আর ইসলামের গবেষণা শুরু করলো, আপনি মনে করেন গবেষক হয়ে গেছে, চিন্তাবিদ হয়ে গেছে, নতুন নতুন কিছু গবেষণামূলক কথা বললো, হ্যাঁ, সে ডাক্তারি পড়াশোনা করেছে, এখন সে ডাক্তারি দিয়ে কোরআনকে গবেষণা করে, একজন ইঞ্জিনিয়ার, সে তার বিদ্যা দিয়ে কোরআন গবেষণা করছে। এই জন্য হয়তো লচকদার কিছু কথা আসতে পারে, চমকদার কথা আসতে পারে, যেটা আলেমদের মুখে আসবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে রব্বানি, যারা কোরআন হাদিসে এলেম রাখে এবং সে অনুযায়ী আমল করে এবং হচ্ছে কথা বলে, আবার তাবিজ দেখার হুজুর না, আবার কোরআন হাদিসের কিতাব নাই, পাওয়া যায় কি হুজুরের কামরায় গেলে দেখা যায় লাল কালির ডিব্বা, আর পাওয়া যায় কয়েকটা কি তাবিজের বই আর জিন ভূত তারায়, এইসব না। আবার উম্মতকে গোমরা করেছে দুই দল লোকে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করলেন, 50 অক্ত নামাজ ফরজ করা হয়েছিল, সেখান থেকে 5 অক্তে আসলো, আর আল্লাহ বলছেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই। এখানে উত্তর আছে, 5 অক্ত থেকে 50 অক্ত থেকে 5 অক্তে আসলো, তারপরে একটা পরিবর্তন নাই, কেমনে হলো এটা? ওখানে বলা আছে লাদাইয়া, আমার কাছে পরিবর্তন নাই, তার মানে হল আমার নবী আপনার উম্মতকে আমি 50 অক্ত নামাজ দিয়েছিলাম, ওই 50 অক্তের জন্য একটা সওয়াব বরাদ্দ করেছিলাম, আপনার উম্মতকে কম করতে করতে 5 অক্ত নামাজ দিয়েছি ঠিক, কিন্তু আমার কাছে সওয়াব 50 অক্তের জন্য যা বরাদ্দ করেছিলাম তার থেকে বিন্দু মাত্র কমানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কাছে কোনো পরিবর্তন নেই, পরিবর্তন হয়েছে উম্মতের কাছে, পরিবর্তন হয়েছে মানুষের কাছে, মানুষ 50-এর জায়গায় 5 আদায় করবে, কিন্তু আমার কাছে ওই 50 অক্তের জন্য যে সওয়াব বরাদ্দ করেছিলাম সেই সওয়াবগুলো আপনার উম্মতকে বোনাস দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবী এবারে মেরাজ থেকে রওনা হয়ে চলে আসছেন, আল্লাহর নবীকে দেখানো হচ্ছে, ফাউতিয়ালা কওমিন, এবারে জান্নাত জাহান্নাম ঘুরানো হচ্ছে, সব দেখানো দরকার। ফাউতিয়ালা কওমিন, আমাকে আনা হলো এক জাতির কাছে, একটা সম্প্রদায়, ওরা একদিনে ফসল করে আর একদিনে ফসল কাটে, কুল্লামা হাসাদু, যখন তারা ফসল কেটে নিয়ে যায়, আদা কামা কানা, আগে যেরকম ফসল ছিল সেরকম আবার ফসল হয়ে যাচ্ছে, فقال النبي صلى الله عليه وسلم يا جبرائيل ما هذا ভাই জিব্রাইল এটা কারা قال هؤلاء المجاهدون في سبيل الله জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা মুজাহিদ আল্লাহর রাস্তা যারা জিহাদ করছে তুদাআফ লাহুমুল হাসানাতু বিসাবি'ই মিয়াতি দ্বাইফিন তাদের নেক আমলগুলো এরকম ভাবে বারবার বৃদ্ধি করে দেওয়া হচ্ছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ মুজাহিদিনদের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এরপরে আয়াত পেশ করলেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলুফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন সুম্মা উতিআলা কওমিন এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটা সম্প্রদায়ের কাছে আরেক দল মানুষের কাছে তুরদখুরুসুহুম বিসখরে তাদের মাথাগুলো পাথর মেরে মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত ওই পাথরটা ফেরেশতা আবার আনতে যায় এদিকে মাথাটা আগের মতো ঠিক হয়ে যায় আবার পাথর মারে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন মুহূর্তের জন্য এটা বন্ধ করা হচ্ছে না ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা কালা হাউলাই আল্লাযীনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা ওয়া আল্লাহর হাবিব এ হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সামনে সেজদা করতে গিয়ে নামাজ আদায় করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে যারা মাথা নত করে না নামাজ পড়ে না মাথা নত করতে চায় না আল্লাহ তাআলা তাদের মাথাগুলোকে এভাবে ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন জোরে বলেন নাউযুবিল্লাহ সুম্মা উতিআলা কওমিন আলা আকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবিল ওয়ান নামু এরপরে আরেক দল মানুষের কাছে নিয়ে যাওয়া হলো যেই মানুষগুলোর সামনেও জখম পিছনেও জখম ফাড়া ফুটা চামড়া কাটা ফাড়া ফেটা রক্ত বের হচ্ছে পোষ বের হচ্ছে এরা সকালে বের হয় বিকেলে বের হয় পশুর মতো ওয়াকুলুনা আদ-দরিয়া এরা খায় আদ-দরি জাহান্নামে লোকদেরকে যে পোড়ানো হচ্ছে সেই পোড়ানোর কারণে যে রক্ত পুঁজগুলো বের হচ্ছে এগুলো খাওয়ানো হচ্ছে ওয়াজ্জাক্কুম এবং জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে জাক্কুম গাছ হচ্ছে জাহান্নামে এক প্রকারের আগুনের তৈরি গাছ যেই গাছের কামড় দিলে পরে এত কষ হবে মুখ আটকে যাবে গরম হবে নাড়ি ভুঁড়ি জ্বলে যাবে এই জাক্কুম গাছ খাওয়ানো হচ্ছে অরদাফা জাহান্নাম এবং জাহান্নামের আগুনের আঙ্গার তার পেটে ঢুকানো হচ্ছে ওয়াহিজারাতুহা ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল ভাই জিব্রাইল এরা কারা কি এদের পরিচয় কি করেছে এরা কালা হাউলাই আল্লাযীনা লা ইয়াদুনা সাদাকাতি আমওয়ালিহিম জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোকেরা যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন অর্থ সম্পদ দান করেছিলেন ওরা ওদের মালের যাকাত আদায় করে নাই সাদাকা আদায় করে নাই আল্লাহ তাআলা তাদেরকে এভাবে শাস্তির বন্দোবস্ত করে দিয়েছেন জোরে বলেন নাউযুবিল্লাহ ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন্নান্নাসা যালামু আলা আনফুসিহিম মানুষেরা নিজের উপরে জুলুম করেছে আল্লাহর উপরে জুলুম করেন নাই সুম্মা উতিআলা কওমিন এরপরে আমাকে হাজির করা হলো এমন একটা দল মানুষের কাছে বাইনা আইদিহিম লাহমুন নাযীদুন ফি কিদরিন যাদের সামনে একটা সুন্দর পরিষ্কার ড্যাগের ভিতরে তাজা গোশত পাকানো আছে সুন্দর সুগন্ধযুক্ত গোশত পাকানো আছে গোশত ভুনা করা আছে ওয়া লাহমুন আখার ফি কিদরিন আরেকটা গোশতে আরেকটা ড্যাগের ভিতরে পচা গোশত আছে খবীসুন দুর্গন্ধযুক্ত পচা গোশত রয়েছে فجعلوا ياكلون من اللحم النيء الخبيث اورا ওই পচা দুর্গন্ধযুক্ত গোশত খাচ্ছে ويدعون ان نزيج الطيب পবিত্র সুগন্ধযুক্ত গোশতগুলোকে তারা খাচ্ছে না فقال ما هؤلاء يا جبريل আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করেন রা কারা قال هذا الرجل من امتك يا رسول الله এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত মানুষেরা যাদের ঘরে হালাল স্ত্রী ছিল পবিত্র স্ত্রী ছিল তাকুনু ইনদাহু আল মারআতুল হালালু তার কাছে পবিত্র স্ত্রী ছিল আত-তাইয়িবাতু পবিত্র স্ত্রী ছিল তারপরেও সে ওই স্ত্রীর বান্ধবী কি আছে পাড়া প্রতিবেশী কি আছে আর যদি মসজিদের হুজুর হয় তাহলে এলাকার বাসায় বাসায় টিউশনি করায় না মেয়েদেরকে পড়ায় আর বড়লোকদের যদি মেয়ে স্ত্রী হয় ভাবি সাহ ভাবি মা বোন না আছে কার প্রায় শোনা যায়। ইমাম সাহেবের জন্য পর্দার হুকুম থাকে না, পর্দার হুকুম মুসল্লিদের জন্য। বহু জায়গায় আছে, নিজের ঘরে স্ত্রী আছে, সেই স্ত্রী বাদ দিয়ে ওই যে টিউশনে করা মেয়েদেরকে তাদের সাথে পুষ্টি মুষ্টি করে, এরকম রিপোর্ট আছে আমাদের কাছে। ইমাম নামাজ পড়ায় এইভাবে, যারা এই কাজ করেছে, সুন্দর হালাল স্ত্রী তার ঘরে আছে, পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী ঘরে আছে, ফায়াতি ইমরাতান খাবিসাতান, এরপরে সে অন্য একটা স্ত্রীর কাছে যায়, এইরকম ভাবে দুশ্চরিত্রের লোক যারা, এদেরকে আল্লাহ তারা শাস্তি দিচ্ছেন। এরকম হালাল গোস্ত রেখে, পবিত্র গোস্ত রেখে পচা দুর্গন্ধ পচা গোস্ত খাওয়ানো হচ্ছে। আর ওই সমস্ত নারীরা যারা তার স্বামী পবিত্র আছে, হালাল স্বামী আছে, ফাতাতি রাজুলান খাবীসান ফাতাবিতু মাহু হাত্তা তুসবিহা, এরপরেও সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে এবং সেইভাবে রাত্র কাটায়, এই সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়ে শাস্তি দিচ্ছেন। সুম্মা উতিয়ালা খাসাবাতিন আলা তারিকে লা ইয়ামুরু বিহা সাবুন ইল্লা শাক্কাতহু ওয়ালা শাইউ ইল্লা খারাকাতহু, এরপরে আরেক দল মানুষের কাছ দিয়ে যাওয়া হলো, যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই রাস্তায় কাটা আছে, সেই কাটা দিয়ে তাদের পেট ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাপড় ফেলে দেওয়া হচ্ছে। জিব্রাইলকে বললাম, ইয়া জিব্রাইল, এই লোকগুলো কারা? ক্বালা হাযা মিসলু আকওয়ামি মিন উম্মাতিকা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা, ইয়াকুদুনা আলা আত-তারিকি ফায়াবতাউনাহা, যারা রাস্তায় বসে মানুষকে ছিনতাই করে ডাকাতি করে, সেই লোকদেরকে এরকম রাস্তায় আটকানো হচ্ছে। ফায়াবতাউনাহা সুম্মা উতিআলা রাজুলিন কদ জামা হুজমাতান আযীমাতান লা ইস্তাতিউ হামলাহা, এরপরে আমাকে আনা হলো আরেক দল মানুষের কাছে, যারা বিশাল আকারের বোঝা, লাকড়ির বোঝা জমা করে, বহন করে তারা জমা করছে, এরপরে তারা মাথায় উঠাবার ইচ্ছে করছে। অহুয়া ইয়াজিদু আলাইহা, সে পারছে না আর বাড়াচ্ছে কেবল। ফাকালা মা হাদা ইয়া জিব্রাইল, এরা কারা? ক্বালা হাযা আর-রাজুলু মিন উম্মাতিকা ইয়াকুনু আলাইহি আমানাতুন নাস লা ইয়াকদুরু আলা আদাইহা, এ হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা মানুষের আমানতের বোঝা বহন করত কিন্তু তারা আমানতের আদায় করত না, সেই লোকগুলো হচ্ছে এরা। এরপরে বলা হচ্ছে সুম্মা উতিআলা কওমিন তুকরাজু আলসিনাতুহুম ওয়া শাফাহুম বিমাকারিদ মিন হাদিদিন, এরপরে আমাকে আনা হলো আরাক দল মানুষের কাছে, যেই মানুষগুলোর জিহ্বা এবং ঠোঁটগুলো আগুন দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কুল্লামা কুরিদাত আদাত কামা কানাত, যখনই কাটা হচ্ছে আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। লা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, এভাবে কমছে না। ফাকালা মা হাযা ইয়া জিব্রাইল, আল্লাহর নবী জিজ্ঞেস করেন, জিব্রাইল এগুলো কারা? ক্বালা হাউলাই খুতাবাউল ফিতনাতে, এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা আপনার উম্মতের মধ্যে আলেমরা যারা ওয়াজ করত, খুতবা দিত, বক্তব্য রাখত, মানুষকে মিথ্যা মিথ্যা ওয়াজ শুনাইত, ওয়াজ শুনাইত, অমুক ব্যক্তি লাভ দিয়ে আল্লাহর আরশে চলে গেছে, আরশে চলে গেছে, মাওয়াজে কারিমিয়ার তৃতীয় খণ্ডে আছে, দুইজন বুজুর্গের কাছে একজন আবেদন করলো, আমি আল্লাহকে পাইতে চাই, বুজুর্গ বসলেন, বলেন যে দাও প্রথম আকাশে গেছে, আল্লাহ এতে হবে না, দ্বিতীয় আকাশে গেল, ভাই পাগলা তুই কইয়াছিস, এই তো দ্বিতীয় আকাশে, না এতে হবে না, তৃতীয় আকাশে যাও, আল্লাহ তৃতীয় আকাশে যাও, খুলে দিল দরজা। এইভাবে সাত আসমান ভেদ করে চলে গেছে, এরপরে যে পাগলা তুই কইয়াছ, তখন আওয়াজ আসে না, তখন বুজুর্গেরা বুঝতে পারলেন যে এখন আল্লাহর সঙ্গে মিশে গেছে, যেন আওয়াজ করতে পারতেছে না। কাহিনী লেখা আছে আমার ভাইয়েরা, মেরাজের কাহিনী থেকে জানলেন আল্লাহর নবীকে মেরাজে যেতে হয়েছে, প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে, আর বুজুর্গদের লাভ দিয়ে আল্লাহর আলোসের তলে যাওয়ার জন্য আসমানের দরজা খোলার প্রয়োজন হয় না। ওই যে কাহিনী বলি না, হাসান বসরি রাবেয়া বসরি কিস্সা বয়ান করতে গিয়ে বলে, একবার রাবেয়া বসরি পালিয়ে পালাপালি খেলাচ্ছিল হাসান বসরির সঙ্গে, হাসান বসরি সাত আসমান সাত জমিন কোথাও খুঁজে পাচ্ছে না, পরবর্তীতে যখন দেখা হলো জিজ্ঞেস করো তুমি কই ছিলে, বলল আমি তো আল্লাহর আরশের তলে পালিয়েছিলাম। যাই হোক, মেরাজের থেকে পরিষ্কার হতে হবে, আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হয়েছে, আর ওনাদের আরশ পর্যন্ত যেতে কোনো দরজা খোলার প্রয়োজন হয় না। এগুলো সহিনা ভুয়া, এই খোতাবাদে বলা হচ্ছে। কেয়ামতের মাঠে এই খতিবদের জিহ্বাগুলোকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হবে। এরপরে বলা হচ্ছে সুম্মা উতিআলা হাজারিন সাগীরিন, একটা ছোট পাথর, ইয়াখরুজু মিনহু সাউরুন আযীমুন, ওই পাথরের থেকে বড় একটা সার বের হচ্ছে। ফাজালা সাউর ইউরিদু আইয়াদ ইয়ারজিআ মিন হাইসু খারাজা, ওই সারটা বের হয়ে আবার ওই পাথরের মধ্যে ঢুকতে যাচ্ছে। ফালা ইয়াস্তাতিউ, কিন্তু আর তার পক্ষে ঢোকা সম্ভব না। ফাকালা মা হাযা ইয়া জিব্রাইলু, ও ভাই জিব্রাইল এরা কারা? ক্বালা হাযা আর-রাজুল আল্লাযী ইয়াতাকাল্লামু বিল কালিমাতিল আযীমাতি সুম্মা ইয়ানদিমু আলাইহা ফায়া ফালা ইয়াস্তাতিউ আন ইয়ুরদ্দাহা, এ হচ্ছে ওই সকল লোকেরা যারা এমন কোন কথা বলে ফেলে, বড় ধরনের কথা, মারাত্মক কথা বলে ফেলে, শিরিক করে ফেলে, অথচ সেই কথাটা আর তার ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নেই। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিসটা একেবারে সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এবং উম্মতকে সেই বর্ণনা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন, আমি আর লম্বা করছি না। মেরাজ থেকে আসার পরে আল্লাহর, এখানে আরেকটা কথা বলি, যে আরেক দল লোক দেখলেন, কওমুন আলা বুতুনহিম কাল বুয়ুতি, আরেক দল মানুষ, একটা দল আছে তাদের প্যাডগুলো এক একটা বড় ঘরের মতো, ফিহা আল হাইয়াতু, সেই প্যাডগুলোর ভিতরে বড় বড় সাপ দেখা যাচ্ছে, সাপ, তুরা মিন খারিজি বুতুনহিম, পেটের বাহিরের থেকে সাপগুলো দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল এই লোকগুলো কারা? কালা হাউলায়ে আকিলুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা সুদ খেত, সুদ, যারা সুদ খেত তারা হচ্ছে এই লোকগুলো, যাদের পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে, বড় বড় মটকার মতো পেট হবে, এরপরে সাপ তার ভিতরে থাকবে, দংশন করতে থাকবে। এইভাবে মেরাজের থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। মেরাজ থেকে আসার পরে নামাজ নিয়ে আসলেন। মেরাজের কাহিনী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা প্রতিদিনের মতো কাবা শরীফের সামনে গেলেন। সুম্মা ইখতালাফান নাসু, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা হাজির হলেন, লোকদের সামনে উপস্থিত হলেন, আসবাহাত বি মক্কাতা, মক্কায় হাজির হলেন, ফাজাত ফাজাত ওয়া আরাফাত আন্নান নাসা মুকাজ্জিবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি যদি এই ঘটনা বলি লোকেরা এটাকে মিথ্যা মনে করবে, আমাকে মিথ্যুক বলবে। ফাকাতু মুতাযিলান হাজিনান, আমি চিন্তিত হয়ে একটা কোণায় বসে আছি। ফামাররা বিহি আবু জাহাল, আমার কাছ দিয়ে আবু জাহেল যাচ্ছিল, কে? আবু জাহেল, আবু জাহেল যাচ্ছিল। ফাজাআ, আবু জাহেল আল্লাহর নবীকে দুশ্চিন্তায় দেখে পাশে এসে বসল। হাত্তা জালাসা ইলাইহি, ফাকালা লাহু, আবু জাহেল আল্লাহর নবীকে বলল, কাল মুস্তাহজি, উপহাস করার মতো উপহাস করে বলল, হালকা আনামিন শাই, আজকে নতুন কোন খবর আছে কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে। ক্বালা ওয়া মা হুয়া, আবু জাহেল বলল, কি সে বলো? ক্বালা ইন্নি উসরিয়া বি আল-লাইলাতা, আল্লাহর নবী আবু জাহেলের সামনে খুলে বললেন, ইন্নি উসরিয়া বি আল-লাইলাতা, আজকে রাতে আমাকে ইসরা করানো হয়েছে, এরকম ঘটানো হয়েছে। ক্বালা ইলা আইনা, কোথায় গিয়েছ? ক্বালা ইন ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস পর্যন্ত। ক্বালা সুম্মা আসবাহতা বাইনা যুহরানাইনা, এরপরে আমাদের মধ্যে ফিরে এসেছ? ক্বালা নাম, হ্যাঁ ফিরে এসেছি। ক্বালা ফালাম ইয়ারা আন ইউকাযযিবাহু মাখাফাতা আন ইয়াজহাদা আল হাদিস ইনদা আকাম ইলাইহি, আবু জাহেল চাইছিল অস্বীকার করতে, তিনি অস্বীকার করলেন না, ইচ্ছে করলেন যে যাতে করে আরো লোকদের কাছে বলুক, এটা একটা অস্ত্র, মক্ষম হাতিয়ার। কালা, এবার আবু জাহেল বলল, আর রাইতা ইন দাউতু কওমাকা তুহাদ্দিসুনাহুম বিমা হাদ্দাসতানি, আচ্ছা বলো আমি যদি তোমার কওমের লোকদেরকে ডাকি, আমাকে যা বলেছো এটা কি এদেরকে বলবা? কারণ আবু জাহেল একটা মক্ষম সুযোগ পেয়েছে যে এইটা দিয়ে মানুষদেরকে ভাগানো যাবে, তুমি কি বলবা এটা? আতুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি, আমাদেরকে যেটা বলেছো এটা কি তোমার কওমকে বলবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ আমি অবশ্যই বলবো। ফাকাল ইয়া মাশারা বনী কাব ইবনে লুয়াই, আবু জাহেল ডাক দিল, বনী কাব নুরাইগত সব চলে আসো, কুরাইশের সব ব্যক্তি চলে আসো। কালা ফানকাজতু ইলাইহিল মাজালিস, একের মসজিদ পরিপূর্ণ হয়ে গেল, লোক ভরে গেল। ওয়াজাউ, সব চলে আসলো। হাত্তা জালাসু ইলাইহা, আল্লাহর রাসূলের কাছে এসে সব বসলো। কালা হাদিস কওমাক বিমা হাদাসতানি, আবু জাহেল বলল, এবারে তোমার লোকেরা এসে গেছে, সবার কাছে বলো যা আমার কাছে বলেছো। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উসরিয়া বি আল-লাইলাতা, আমাকে এই রাতে ইসরা করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে। ফাকালু ইলা আইনা, কোথায় ভ্রমণ করানো হয়েছে? কালা ইলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কালু সুম্মা আসবাহাতা বাইনা যাহারানাইনা, এরপরে আবার সকালে আপনি আমাদের মাঝে এসেছেন? কালা নাম হা। কালা ফামান ফামিন বাইনা মুসাদ মুফা মুসাফফিকিন ওয়া মিন বাইনি ওয়াজিন ইদাওয়াল রাসিহি মুতাআজ্জিবান লিল কিযবে, কেউ হাত তালি মারতে লাগলো, মুসাফফিক তালি মারতে লাগলো, আবার কেউ মাথায় হাত দিল আশ্চর্য হয়ে। কালু ওয়া নাসতাতি ওয়ান তানাতালানা আল মসজিদ, এবারে তারা পরীক্ষা করতে লাগলো, আচ্ছা বলো দেখি তুমি যে গেলা মসজিদটা কেমন বলো দেখি। আফিহিম মান কাদ সাফারা ইলা যালিকাল বালাদ ওয়া রাল মসজিদ, তাদের মধ্যে এমন লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস সফর করেছে এবং মসজিদ দেখেছে, তারা বলল বলো দেখি মসজিদটা কেমন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা জিলতু হাত্তা আনাতা হাত্তা ইলতাবাসা আলাইয়া বাযুন নাআত, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের বর্ণনা করতে শুরু করলাম, কোন কোন জায়গায় গিয়ে আমার একটু প্যাচ লেগে গেল। ফাজি আবিল মসজিদ, আমার সামনে মসজিদটাকে উপস্থাপন করা ধরে রাখা হলো। ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি সেই মসজিদ দেখতে পাচ্ছি। হাত্তা ওয়াদা দুনা দারে আকিল আও ইকালিন, যেন আমার আকিল যে তাস্তবাই তার ঘরের সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে রেখে দেওয়া হয়েছে, আমি এবার দেখে দেখে সব বলতে লাগলাম। ওয়া কানা মা হাদা নাতুন লামাহফাজুহু, এইভাবে আবু জাহেল এখানে এক কাজ করলো, এর আগে আরো একটা কাজ করেছে যারা খালিজ বলা আছে। আবু জাহেল সকালবেলা চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে আঘাত করলো, আবু জাহেল আবু বকর শোনো। আবু বকর দেখলো আবু জাহেল আসলো, কেন কি ব্যাপার, নতুন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ নতুন খবর আছে, ওই যে তুমি যার সঙ্গে চলো, আমরা সব সময় বলে থাকি তুমি যার সঙ্গে চলো তার উপরে পাগল ভর করেছে, সে পাগল হয়ে গেছে, তুমি তো বিশ্বাস করো না, এইবার আমাদের কাছে প্রমাণ আছে, এইবার প্রমাণ পেশ করব। বলে বলো কি? কারে সে বলে যে এক রাতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সে সফর করেছে, এরপরে নাকি আকাশ হয়ে গেছে, ওটা বাদ দিলাম, এইটা কি বিশ্বাস করা যায়? আবু জাহেলরা সব সময় আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। বর্তমান যুগের আবু জাহেল যারা, তারাও আলেম ওলামাদের থেকে তাদের দিনদার লোকগুলোকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে, ঠিক কিনা? সব সময় চক্রান্ত করে, কেমনে হুজুরের থেকে মুসল্লিদেরকে আলাদা করা যাবে? এর মাথায় হাত দেয়, ওর মাথায় বোঝা দেয়, আর তুই তো আমার এলাকার লোক। আল্লাহকে ভয় করা উচিত। যাই হোক, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করলো। আবু বকর সিদ্দিককে বলল, আচ্ছা শোনো, সে বলতেছে এই এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পর্যন্ত সফর করেছে, এটাও কি বিশ্বাস করা যায়? আবু বকর সিদ্দিক বললেন, এটা কি আমার নবী বলেছেন? আবু জাহেল বলল, হ্যাঁ তোমার কাছেও বলবে, বসাই রেখে আসছি। বুঝতে পারলো যে বোধ হয় ঔষধ কাজে লেগেছে। এবারে আবু বকর সিদ্দিক বললেন যে না, তুমি বলো আমার নবীটা বলেছেন কিনা। বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন। এবারে আল্লাহর নবীর সাথী, কেমন সাথী? কুফাররা সব সময় চেষ্টা করে নবীর থেকে আবু বকরকে জুদা করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাকে এক করে রাখেন। এই সঙ্গী, যেই সঙ্গী সফরের সঙ্গী, সাওর হজরের সঙ্গী, ইমানের সঙ্গী, একিনের সঙ্গী, হিজরতের সঙ্গী, বদরের সঙ্গী, উহুদের সঙ্গী, হুনাইনের সঙ্গী, মক্কা বিজয়ের সঙ্গী, সব সময় যেই সঙ্গী রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর থেকে বিচ্ছিন্ন হতে দিবেন না। আবু জাহেল বলল, তোমার সেই নবী, তোমার সেই সঙ্গী নাকি এক রাত্রে এত দূর সফর করেছে, বিশ্বাস করা যায় কি? আবু বকর বললেন, বলো আমার নবী বলেছেন কিনা। বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন। এটাই পরীক্ষা, যখন কঠিন মুহূর্ত সামনে আসে সেই সময় অটল থাকা, স্থির থাকা, এটা হল ইমানের পরিচয়। এজন্য আবু বকর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ জিজ্ঞেস করছেন, আমার নবী কি বলেছেন? হ্যাঁ তা বলেছেন। এবারে বলছেন, শুনে রাখো, যদি আল্লাহর নবী বলে থাকেন আশহাদু আন্নাহু সাদাকা, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী সত্যই বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এর চেয়েও বড়টা বিশ্বাস করি। মুহূর্তে জিব্রাইল সাত আসমান উপর থেকে আসেন, আবার চলে যান, সেইটা যখন বিশ্বাস করতে পারি, তাহলে জিব্রাইলের চেয়ে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আরো দূরে গিয়ে থাকেন, আমার বিশ্বাস করতে কোনো আপত্তি নাই। শয়তান লাজবাব হয়ে গেল, বোঝা গেল শয়তানদেরকে এভাবেই জবাব দিতে হবে। এইভাবে আবু বকর সিদ্দিকের ইতিহাস আমি সকালে আজকে বলেছিলাম, যে আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন ওমর বিন খত্তাবের মতো লৌহ মানব গলে গেল, তরবারি হাতে নিয়ে ঘুরতে লাগলো, বলতে লাগলো, যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আমি গর্দানটা উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সকালে যেহেতু আল্লাহ নবী সুস্থ হয়েছিলেন, উনি দূরে গিয়েছিলেন, যখন খবর পেলেন ঘোড়ায় চড়ে চলে আসলেন, আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল বর্তমান যেখানে কবর আয়েশার হুজরা, সেখানে চলে গেলেন। আল্লাহর নবী চাদর দিয়ে ঢাকা ছিলেন, চাদরটা উঠালেন, নবীর কপালে চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইতান ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর নবী, আপনি পবিত্র, মৃত্যু এবং জীবিত সর্ববস্থায় পবিত্র বলে চুমু খেলেন, আবার পর্দাটা টেনে দিলেন, এরপরে জনসমক্ষে আসলেন, কি স্থির ইমান ঘোষণা করছেন, আলামান কানা ইয়াবুদু মুহাম্মাদান। ও আমার সাহাবী ভাইয়েরা, যারা জেনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পূজা করতে, তারা জেনে রাখো, ফাইন্নাহু কদ মাতা, তিনি মরে গেছেন। আমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো, ফাইন্নাহু হাইয়ুন কাইয়ুমুন লা ইয়াযুলু ওয়া লা ইয়ামুতু, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করেন না, তার কোনো মৃত্যু হয় না। এরপরে আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, এর পূর্বে যত রসুল দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত নবী রসুলরা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন, এখন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা আবার পিছনে চলে যাবে? জেনে রাখো, যারা পিছনে চলে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না, নিজের ক্ষতি হবে। আয়াত পড়লেন, মনে হচ্ছিল সাহাবায়ে কেরামরা যেন আসমানের থেকে আয়াত নতুন করে শুনছেন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, সাহাবায়ে কেরামদের চোখে পানি এলো, হযরতে ফাতেমার মুখে কবিতা চলে আসলো, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া মা যালা মান শাম্মা তুরবাত আহমাদা আল্লা ইয়াসুম্মা ফিজ জামানে গাবালিয়া। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আমার আব্বা দুনিয়াদের চলে গেছেন, এমন মুসিবত আমার উপর এসেছে, যদি দিনের উপরে আসতো রাত্র হয়ে যেত। এইভাবে সাহাবায়ে কেরাম সবাই নিশ্চিত হয়ে গেলেন নবী দুনিয়ার থেকে চলে গেছেন। ও আমার ভাইয়েরা, এখানেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির ইমানের পরিচয় দিলেন, কোন আবেগ দিয়ে কাজ করেন নাই, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আমরা ইবাদত করি কার জন্য? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্য সম্রাট শক্তিগুলো মদিনায় হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, আর একদিকে ইয়ামানের থেকে মুসাইলামাতুল কাযযাব নবুয়াত দাবি করলো, আর একদিকে একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো, আর একদল লোক মোরতাদ হয়ে গেল। এইভাবে চতুর্মুখী যখন সমস্যা দেখা দিচ্ছিল, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বললেন, আবু বকর, এই মুহূর্তে একদিকে ইহুদি খ্রিস্টানদের আক্রমণের ভয় আছে, আর একদিকে মুসাইলামাতুল কাযযাবের নবুয়াত দাবি করেছে একদল মোরতাদ হয়ে গেছে, এই মুহূর্তে যাকাত দিতে তারা অস্বীকার করছে, এদের বিরুদ্ধে লড়াই না করলে চলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ধমক দেন, ওমর আসালাবুন ফিল ইসলাম আসাদুন ফিল জাহিলিয়া, জাহিলি যুগে সিংহের মতো গর্জ উঠতে আর ইসলাম গ্রহণ করে শিয়াল হয়ে গেছ। জেনে রাখো, আল্লাহর নবীর যুগে যেই ব্যক্তি একটা বকরির বাচ্চা যাকাত দিত, আজকে যদি তা দিতে অস্বীকার করে, যে ব্যক্তি উটের সঙ্গে উটের রশিটা দিত, আজকে যদি তা দিতে অস্বীকার করে, আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করব। আবু বকর বুঝতে পারলেন, ওমরও বুঝতে পারলেন এবারে যে আবু বকর যা বলছে এটা সত্যিকার অর্থে নিশ্চিত হয়ে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মিনহু, যেই ব্যক্তি ইসলামের জন্য নিজের আত্মাকে প্রশস্ত করে দেয়, নিজের সিনাকে খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে তার পক্ষ থেকে নূর দিয়ে সাহায্য করেন। আবু বকরকে সাহায্য করেছেন, অবশ্য মানে স্থির থাকো, আবু বকরের মতো স্থির থাকো, অটল থাকো, মেরাজের শিক্ষা তুমি গ্রহণ করো, কোন মুহূর্তে এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নাই, ইসলামকে বিসর্জন দেওয়ার সুযোগ নেই। আবু বকর বললেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইয়ু, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো তা বরদাস্ত করা যেতে পারে না। বোঝা করে ইসলামের ক্ষতি করে ইসলামের কোন জিনিসকে আপোষ করা যাবে না, প্রয়োজন আমার জান যাবে, আমার ইমান, আমার মাল যাবে, আমার বাড়ি যাবে, ঘর যাবে, জীবন চলে যাবে, তারপরেও ইসলামের কোন বিষয় আপোষ করা যাবে না। এজন্য খেয়াল রাখতে হবে ইসলাম একটা গুরুত্বপূর্ণ দিন মেরাজের জন্য, মেরাজের শিক্ষাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল, আল্লাহর রাসূলের শিষ্য আবু বকর সিদ্দিক সেটাকে বিশ্বাস করলেন, কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল, সেজন্যই আমাদের মনে রাখতে হবে আবু বকর সিদ্দিক যেভাবে এই আল্লাহর এত নৈকট্য অর্জন করেছেন তার পিছনে কিছু রহস্য আছে যেগুলো আমরা আলোচনা করলাম। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, মেরাজের বড় পাওনা আমরা আলোচনা করেছি, আজকে সালাত আজকে যুবকদের মধ্যে নেই, এরপরে মেরাজের সর্বশেষ যে অংশ আলোচনা করতে চাই। আলোচনা করতে গিয়ে দেখা যায় অনেকেই এমন কাহিনী বলে, এর তাফসীর মারফুল কোরআনেও আছে বিভিন্ন জায়গায়, একদিন ক্যাসেট শুনতেছিলাম আসতেছিলাম পথে, যে একজন লোক সে মেরাজকে অস্বীকার করার কারণে বিবিকে মাছ করতে দিয়ে চলে গেছে গোসল করতে, হঠাৎ সে স্ত্রী হয়ে গেছে, ডুবতেছে, মেয়ে লোক হয়ে গেছে, এরপরে কোথাও গিয়ে উঠলো, তারপরে সেখানে গিয়ে তাকে একজনে বিয়ে করলো এবং 27 বছর চলে গেল, 7টা সন্তান হলো, এরপরে আর একদিন গোসল করতে আসলো, এরপরে আবার সে পুরুষ হয়ে গেল, এরপরে ঘরে ফিরে আসলো, এসে দেখে স্ত্রী এখনো সেই মাছ কোটা নিয়ে ব্যস্ত, বললে ব্যাপার কি তুমি মাছ কোটা শেষ হয় নাই, কয় না এই মাত্র না তুমি গেলা, কি বলো আমি তো এই যে 27 বছর কাটাই আসলাম। এইভাবে মেরাজ বিশ্বাস করার জন্য গল্প কাহিনী তৈরি করেছে, তাফসীর কিতাবে লেখা আছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে যতটুকু বলা হয়েছে এতটুকু বলবেন, আর এই আজগুবি কাহিনী এর কোন ভিত্তি কোন সহি কিতাবে নাই। এইভাবে মেরাজের কাহিনী বলা হয়, আরো কত কাহিনী, মেরাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাহিনী, আল্লাহর নবী যখন দাওয়াত দিচ্ছেন বিভিন্ন দেশে, ইতিহাস আছে এখানে হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে, আমি বলতে অনেক সময় লাগবে, আর দরকার আমি লম্বা করছি না, এরপরেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসে গেছে, মুমিনদের জন্য অল্প যথেষ্ট। মেরাজের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সশরীরে গিয়েছিলেন, এমন না যে স্বপ্নে, অনেকে আবার এটা বলে স্বপ্নে গিয়েছিলেন, এজন্য কোরআনের শুরুতে বলা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল মানে গোলাম, আব্দুল মানে কি দাস, গোলাম, গোলাম কি রুহুকে বলা হয় না দেহকে বলা হয়, দুইটাকে বলা হয়, দেহ আর রুহ দুটো কি বলা হয়, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সুবহানাল্লাযী আসরা আব্দিহি বলে, যে আল্লাহর নবীর শরীরে মেরাজ হয়েছিল, দৈহিক ভাবে মেরাজ হয়েছিল, খালি আত্মিক ভাবে বা স্বপ্নযোগে নয়, তাছাড়া এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা বলেছেন, আর সুবহানা বলে আশ্চর্যজনক বিষয় বলন করতে গিয়ে, যদি স্বপ্নযোগে হয়ে থাকে বা আধ্যাত্মিক ভাবে হয়ে থাকে তাহলে তো আপনার সুবহানা বলার কোন প্রয়োজন নাই, তাহলে আবু জাহেল অস্বীকার করার কোন প্রয়োজন নাই, স্বপ্নে মানুষ অনেক কিছু করতে পারে, আবু জাহেল কেন অস্বীকার করলো, কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী মুরতাদ হয়ে গেল, বোঝা গেল মেরাজ হয়েছিল সশরীরে এবং সজাগ অবস্থায়, দেহ এবং রুহু সব সহকারে, এটা কোনো স্বপ্নযোগে নয় আর কোনো কিনা আধ্যাত্মিক ভাবে নয়, আল্লাহ তাআলা মেরাজে আল্লাহ রাসূলকে নিয়েছিলেন তার এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য, সবক দেওয়ার জন্য, এবং মৌলিক যে বিষয়গুলো দেওয়া হলো সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে মেরাজের থেকে আল্লাহর নবী যেই জিনিসগুলো পেয়েছেন সেইগুলো আমাদের আমল করতে হবে। আজকে জিজ্ঞেস করা হয় মেরাজে নামাজ কয় রাকাত পড়মু, ন মুসলিম মেরাজ, এই জন্য আমি আজকে আলোচনা করছি, যদিও বাংলাদেশ হিসেবে কালকে মেরাজ, বাংলাদেশ হিসেবে মেরাজ কবে, আগামীকাল আছে, আমরা আজকে আলোচনা করছি কি জন্য, যাতে করে এই বেদাতের মধ্যে অংশীদার নয়, আলোচনা দরকার আছে, জানা দরকার আছে, মেরাজের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করে, আমি বলি 17 রাকাত, তাহলে ব্যাপারটা কি, কারণ মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ হয়েছে, সেই 5 ওয়াক্ত নামাজের ফজরে 2 রাকাত ফরজ, জোহরে কয় রাকাত, কত রাকাত হলো, 6 রাকাত, আসরে কয় আঘাত? কত হলো? হ্যাঁ, 10 আঘাত। মাগরিবে কয় আঘাত? 3 আঘাত। কত হলো? মেরাজের নামাজ কয় আঘাত? এসার 4 আঘাত রয়ে গেছে। মোট কত হলো? 17 আঘাত। এখন আপনাদের কেউ যদি কেউ জিজ্ঞেস করে ভাই মেরাজের নামাজ কয় আঘাত, কি বলবেন? 17 আঘাত। কেমনে পড়তে হয়? ফজরে 2 আঘাত, জোহরে 4 আঘাত, আসরে 4 আঘাত, মাগরিবে 3 আঘাত, এশায় 4 আঘাত। ঠিক আছে কিনা ইনশাআল্লাহ? মেরাজে আল্লাহ নবীর সাহাবীরা কোন ইবাদত করেন নাই? মেরাজে নবী তো গেলেন গোপনে, সাহাবায়ে কেরাম মেরাজের রাত্র উদযাপন করেন না। কেন উদযাপন করা হয়? রাষ্ট্রীয় ভাবে। আর একদল ভাড়াটিয়া মৌলবী টেলিভিশনে আছে, এরা এই সমস্ত যখন পায় তখন কেউ ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলোর কোন আলোচনা নাই। মেরাজ থেকে আল্লাহ নবী 8টা জিনিস আনলেন, সে 8টা জিনিস ছাড়া আরো কতগুলো বোনাস পাইলেন, সেগুলোর কোন আলোচনা নাই। আলোচনা হয় কিসের? মেরাজের নামাজ কেমনে পড়বে সেটা নিয়ে। মেরাজের কোন আলাদা কোন ইবাদত নাই। মেরাজে আল্লাহ নবীকে যা দেওয়া হয়েছে এই 5 নামাজ যদি ঠিক মতো পড়ে এবং আরো যেগুলো বলা হলো সেগুলো করে, তাহলে সে ব্যক্তি মেরাজের হক আদায় করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين মাগরিবের পর থেকে পর্যন্ত দীর্ঘ সময় আপনার হাবিবের মেরাজ নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আকীদার বিষয় ছিল, জানার বিষয় ছিল, মানার বিষয় ছিল। এ আল্লাহ, অল্প হলেও কিছু আলোচনা করা হলো, যেগুলো আলোচনা করলাম এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, যা কিছু আলোচনা করলাম, যারা বললাম, যারা শুনলাম, মেহরবানি করে সকলকে আমল করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিবসে যখন আমাদের আর কোন উপায় থাকবে না, আপনার আরশের তলে আমাদেরকে ছায়া দিয়ে মেহরবানি করে আমাদের কবুল করে নিয়ে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মেরাজে আমরা আলোচনা করেছি, নামাজ দেওয়া হয়েছে, রোজা দেওয়া হয়েছে, হজ দেওয়া, যাকাত দেওয়া হয়েছে, সাদাকা দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, মেরাজে আপনি যেই জিনিসগুলো আমাদেরকে দান করেছেন সেইগুলো ঠিক মতো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, এই দীর্ঘক্ষণ পর্যন্ত মুরব্বীরা বসে আছেন, কত কষ্ট হচ্ছিল তাদের, তারপর বসেছিলেন কোরআনের মহাব্বতে, আপনার হাবিবের মহাব্বতে। যুবক ভাইরা অনেক দূর দারাজ থেকে এসেছে। রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিবসে আপনার আরশের তলে যেই সমস্ত যুবকেরা মুরব্বীরা ছায়া পাবে, এই মসজিদের সমস্ত মানুষদেরকে কিয়ামতের কঠিন দিবসে আপনার আরশের তলে ছায়া পাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা মেরাজের আলোচনায় শুনেছি আপনি আপনার হাবিবকে কাউসার দান করেছেন, যেই কাউসার থেকে নবী তার উম্মতদেরকে পানি পান করাবেন। রব্বুল আলামিন, আমরা আপনার দরবারে ফরিয়াদ করি। রব্বুল আলামিন, এই মসজিদে আমরা যারা বসে আছি, কিয়ামতের কঠিন দিবসে আপনার হাবিবের হাতে সেই কাউসারের পানি আমাদের পান করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা জাহান্নামের শাস্তির কথা শুনেছি, আপনার হাবিব কেমনি মেরাজে সবকিছু দেখিয়েছেন। ইয়া আল্লাহ, আমরা আপনার এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে ওই জাহান্নামের শাস্তির থেকে বাঁচার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমরা মেরাজের কিসসার ভিতরে শুনেছি আপনার হাবিবের দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফফাররা এই মেরাজের কাহিনীকে কেন্দ্র করে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, আল্লাহ আপনি তাকে এমন স্ত্রী ইমান দান করেছেন বিচ্ছিন্ন করা সম্ভব হয় না, বরং তার ইমান আরো মজবুত হয়েছে। ইয়া আল্লাহ আমাদেরকেও সর্বাবস্থায় ইসলামের উপর ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিম, রাব্বুল আলামিন, এই মজলিসে আমরা যারা হাজির হয়েছি, আমাদের যার দিলে যে সমস্ত নেক মকসুদ রয়েছে, সমস্ত নেক মকসুদ গুলো আপনি গায়েবি খাজানা থেকে পূরণ করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মজলিসে আমাদের অনেকের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা দুনিয়ার থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ যারা ইমানের সঙ্গে দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের খাস মেহমান বানিয়ে নিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিম, রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ গোটা দুনিয়াতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, মুসলমানদেরকে বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে, ইয়া আল্লাহ এই মুসলিমদেরকে মেহরবানি করে তোমার সত্যিকারতে ইমানের উপরে ফিরে আসার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিবসে এই উম্মত যেন শহীদ হিসেবে উঠতে পারে সেই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো ইয়া আল্লাহ। তোমার দিনের জন্য আমাদের জীবনের জান মাল আমাদের সবকিছু উৎসর্গ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে শহীদ হয়ে মরতে তোমার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদকে তুমি হক কথা বলার জন্য কবুলে মঞ্জুর করো ইয়া আল্লাহ। এই মহল্লার সমস্ত মানুষদেরকে কোরআন এবং সুন্নার পথে ফিরে আসার তৌফিক দান করো ইয়া আল্লাহ। সমস্ত শিরিকার বিদআত থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই মসজিদের সমস্ত লোকদেরকে তুমি কোরআন এবং সুন্নার কথা বলার তৌফিক দান করো, কোরআন এবং সুন্নার কথা গ্রহণ করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। হতে পারে এই মসজিদে যেভাবে মেয়েরাজের কাহিনী আলোচনা করা হলো, জানি না দ্বিতীয়বার আর একবার বলার সুযোগ পাবো কিনা। ইয়া আল্লাহ যদি এই মজলিস আজকের জন্য শেষ হয়ে থাকে আর এই মসজিদে মেরাজের গল্প, মেরাজের কাহিনী যদি বলার সুযোগ না হয়, রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই মুসল্লিদেরকে তোমার দিনের জন্য ইয়া আল্লাহ একত্রে উঠার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার যে প্রান্তে থাকি ইয়া আল্লাহ এই ভাইদেরকে সেই প্রান্ত থেকে দিনের জন্য কাজ করার তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মহল্লার যে সমস্ত ভাইদেরকে তুমি তাওহীদ বুঝার তৌফিক দান করেছ, মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, ইয়া আল্লাহ তাদেরকে তাওহীদের উপরে, ঈমানের উপরে, কোরআন সুন্নার সঠিক জ্ঞান উপর অটল থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এদেরকে কোরআন এবং সুন্না নিয়ে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ, কোরআন এবং সুন্না নিয়ে মরার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই মজলিসের যার শরীরে যে সমস্ত অসুবিধা আছে, রুগ্ন অবস্থায় যারা আছেন ইয়া তাদেরকে শেফায়ে কামিলা যেন সিফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হালাল কামাই রোজগার বৃদ্ধি করে দিন ইয়া আল্লাহ। যে যুবকরা বিয়ে করতে পারছে না ওদেরকে হালাল ভাবে কামাই রোজগার বৃদ্ধি করে বিয়ে করার ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ যে সমস্ত লোকদের ঘরে যুবতী মেয়ে রয়েছে, বিয়ে দেওয়ার মতো ক্ষমতা নাই, বিয়ে দিতে পারছে না, ইয়া আল্লাহ ওই ভাইদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার তুমি বন্দোবস্ত করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাদের সন্তানরা মা বাবার অবাধ্য হচ্ছে, ইয়া আল্লাহ ওই সন্তানদেরকে মা বাবার বাধ্য হয়ে খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জমি দিয়ে সাহায্য করেছে, মেহরবানি করে তুমি তাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতান ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।